দাদাশ তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, একা দাস তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মরে, ওরে সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে, সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে, পুরো চোছ না তুই একা পোহাস নে, সঙ্গে নিস রে তুই মরে, পুরো চোছ না তুই একা পোহাস নে, সঙ্গে নিস রে তুই মরে, ওর সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে, সব ভালো তুই একা পাশিস নে, একটু ভালো পাশতে দিস মরে, we'll be right back.